السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম মনের কথা, অন্তরের কথা। আজকে আলোচনা করব হার্দিক রোগ, হৃদয়ের রোগ, অন্তরের রোগ এবং তার চিকিৎসা। অন্তরের ব্যাধি আসলে বড় ব্যাধি, ব্যাধির চেয়ে আধি হল বড়। আধি বলা হয় মনের রোগকে। যদি মনের ভিতরে রোগ থাকে তাহলে বাইরের রোগ সারতে কিন্তু দেরি হয়। মানসিক রোগী, মনের বিভিন্ন রোগ, আমাদের যে উদ্দেশ্য, আমাদের শারীরিক রোগের কথা আমরা বলবো না, বরং আমরা বলবো সেই মানসিক রোগের কথা, যে রোগ থাকলে পরে মানুষের ঈমান নষ্ট হয়, মানুষের ধর্ম নষ্ট হয়, দিন নষ্ট হয়, বা মানুষকে জান্নাত থেকে জাহান্নামের উপযোগী করে তোলে। হৃদয় এমন একটা জিনিস যেখানে রোগ আসে, যেখানে রোগ বাসা বাঁধে, বিভিন্ন রোগ, যেমন কাঁচ, আপনারা শুনেছেন কাঁচের বাইরে, প্রদীপের কাঁচের বাইরে বা ভিতরে কি হয়, কালি লাগে। আয়না আপনার ব্যবহার করতে করতে আয়নাতে কি হয়, ময়লা পড়ে, সেগুলোকে সাফ করতে হয়। তেমনি শরীরেও রোগ আসে, শরীর চলতে আছে, চলছে চলছে, হঠাৎ করে শরীরে সর্দি, কাশি, জ্বর, ব্যথা, বেদনা বহু রকম আছে। তেমনি আপনাকে, আপনি কাজ করছেন, কাজ করতে করতে পিপাসা লাগে, কখনো কষ্ট অনুভব হয়, ঠিক অন্তরও তাই, অন্তরও আপনার রোগগ্রস্ত হয়। অন্তর যে রোগগুলো হয়, অন্তর থেকে যে রোগ আপনার, যে ব্যাধি ছড়ায়, সেগুলো মোটামুটি ভাবে আমরা আলোচনা করব। সবচেয়ে বড় রোগ হল শিরক। আপনার অন্তরে শিরক জন্মে, মনের ভিতরে শিরক থাকে। এগুলো কিন্তু কাজ করতে হয় না, যেমন সেজদা করা, যেমন ক্যাম করা, রুকু করা, না না, এসব না, কোরবানি করা, গায়রুল্লাহ নামে কোরবানি করলেন, এই জন্য যে শিরক, সে শিরক না, অন্তরে শুধু শিরক হয়। শুধু মনের বিশ্বাস, আপনি যদি মনে বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে, তাহলে কোনো কাজ করতে হলো, কোনো কাজ করতে হলো না। আজকেই এক ভাই টেলিফোন করেছিলেন, তিনি বলছেন যে হুজুর, আমাদের দেশে প্রচলিত আছে যে পকেটে হাত রাখলে বিপদ আসে, তো পকেটে যদি কারো হাত পড়ে তাড়াতাড়ি পকেট থেকে হাতটা বের করে নেয়। আপনারা শুনেছেন কথাটা? জানি না, উনি বললেন যে পকেটে হাত রাখলে বিপদ আসে, আমরা শুনেছি। তো এইভাবে আপনারা বহু রকম কথা শুনবেন, যেমন কাক ডাকলে বিপদ আছে, কিংবা কুকুর ডাকলে বিপদ আছে, কিংবা পেঁচা, নানা রকমের কুসংস্কার মানুষের মনে যদি থাকে তো সেগুলো শিরক হয়। শিরকের রোগ হচ্ছে সবচেয়ে বড় রোগ, তার কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যদি কেউ তওবা না করে মারা যায়, কাল কেয়ামতের দিনে অন্যান্য গুনাহকে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুতরাং শিরক যে করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এই জন্য শিরকের রোগ হচ্ছে বড় রোগ। আর যাদের ভিতরে আপনার শিরক থাকে তারা সাধারণত দুর্বল হয়, ভীরু কাপুরুষ হয়। আল্লাহ তাআলা বলছেন না, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। তাদের শিরিক করার জন্য, যে শিরিক করার ব্যাপারে আল্লাহ তাআলা কোন দলিল অবতীর্ণ করেননি, শিরিক করে তারা, আর তার কারণে আমি তাদের হৃদয়ে আতঙ্ক ঢেলে দেব, আতঙ্ক প্রক্ষিপ্ত করব, আর তাদের ঠিকানা অবশ্যই জাহান্নাম, ও মাওয়াহুমুন নার ওয়া বিসা মাসওয়া যালিমিন। আর জালিমদের ঠিকানা হচ্ছে নিকৃষ্ট ঠিকানা, আলে ইমরানের 151 নম্বর আয়াত আল্লাহ একথা বলছেন। তাহলে শিরিক করলে পরে মুশরিকদের মনে আতঙ্ক প্রক্ষিপ্ত করা হয়। কেমন আতঙ্ক? ভয় ভয়। যে শিরিক করবে, সে যাকে শিরিক করবে তাকে ভয় করবে না? আরে ওদিকে যাস না, জুতো পায়ে যাস না, পা বেঁকে যাবে, থুটু ফেলিস না, ঘাড় বাঁকা যাবে, এই হবে নানা রকম। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি যে কবরস্থানের পাশ দিয়ে পার হতে গেলে আপনার গা ছমছম করে না করে না? করে, তাই না? বাদশামিয়া হাট থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল, মাঝখানে একটা বট গাছ আছে, সেই বট গাছে গতকাল একটা মেয়ে বা একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছে, ঠিক আছে? বেচারি একা আসছিল, হয় পায়ে হেঁটে না হয় সাইকেল নিয়ে, বট গাছটার পাশ দিয়েই বা বট গাছটার নিচে দিয়েই রাস্তা বেয়ে গেছে, ওই রাস্তা দিয়েই তাকে যেতে হবে। যেমনি সে রাস্তা বট গাছটার কাছাকাছি হলো তখন তার অন্তরে পরিবর্তন হয় না হয় না? হ্যাঁ, কেমন লাগে? গাটা চমচম করে, হ্যাঁ এখানে কাল মারা গেছিল, হ্যাঁ কি করবে, ভূত হেম, এই যে বলে অপমরণের মরণ, অপমরণের কি বলে মৃত কি হয়, ভূত হয়ে যায়। তাহলে এগুলো সিরকি বিশ্বাস। সিরকি বিশ্বাসের ফলে আপনার অন্তরটা কি করছে ভয়ে? হ্যাঁ, আপনার অন্তর টিপটিপ করছে, আপনার মানে ভিতরটা ভয়াত্ম হয়ে আতঙ্ক, ভিতরে আতঙ্ক আছে যে কেউ আমার কোনো ক্ষতি করবে। কে ক্ষতি করবে? আল্লাহর উপরে ভরসা, যদি তৌহিদ থাকে তাহলে পরে তার এই কুবিশ্বাস হয় না। আর তৌহিদ না থাকার ফলে শিরক আছে, অতএব এটা অন্তরের একটা বড় রোগ, শিরিক। ওই যে আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষেরা জিনের কাছে আশ্রয় প্রার্থনা করে, জিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়, আশ্রয় প্রার্থনা কার কাছে করতে হয়? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু ওরা জিনের কাছে আশ্রয় প্রার্থনা করত, ফলে জিনেরা তাদের ভয় আরো বাড়িয়ে দিত। হবেই, যাকে আপনি পূজা করবেন সে পূজা আরো নেবে, আর সে আপনার মনে এমন জিনিস সৃষ্টি করবে যে যার ফলে সে নিজে খুশ হবে এবং আপনাকে আরো শয়তান আপনাকে চাইবে যে আপনাকে আরো দূরে দূরে নিয়ে যাবে। মোট কথা, শিরিক হল অন্তরের সব থেকে বড় ব্যাধি। তারপরে আছে বিদাত এবং সন্দিহান উক্তিসমূহের অনুসরণ করা। আপনার মনে যদি রোগ থাকে, ইসলামের প্রতি নানা রকম সন্দেহ আপনার মনের ভিতরে আসবে। শয়তানের সিংহের উপরে সূর্য ওঠে, আবার কি কথা, শয়তানের সিংহের উপরে সূর্য কি করে ওঠে? শয়তান সিজদা করে, একজন লিখছে ফেসবুকে, শয়তানে কি বলে সূর্য সিজদা করে, সূর্য সিজদা করে ফেসবুকে লিখছে যে সূর্যের পাছা কোথায় আর মুখ কোথায় যে সে সিজদা করে। বোকা মানুষরা, মনে সন্দিহান আছে, এই সন্দেহ সে উদ্গার করে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। এইভাবে সন্দেহ হয় সে মুসলমান, কিন্তু সন্দেহ কি, ওই যে বিদাতি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, এগুলো স্পষ্ট আয়াত আছে যেগুলো সমস্যা নেই, কিন্তু কিছু আয়াত আছে যেগুলো রূপক, মানে যেগুলো দ্ব্যর্থবোধক, বিভিন্ন রকমের অর্থ হয়, এমন অর্থ হয় যে অর্থে আপনার কি হতে পারে, মনে সন্দেহ ধরাতে পারে। ফা আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের হৃদয়ে জং আছে, যাদের হৃদয়ে টেরামি আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, তারা ফিতনা করার জন্য, ফিতনা অনুসন্ধানের জন্য সেই আয়াতগুলো বেছে বেছে জিজ্ঞাসা করে। হ্যাঁ, আল্লাহর হাত, বাবার কালে শুনেছ আল্লাহর হাত আল্লাহর পায়ে, বা কি কথা, আল্লাহর হাত আল্লাহর পা, আল্লাহ আরশে আছে কোন কথা, আল্লাহর জন্য জায়গা নির্দিষ্ট করছে, কত রকম কথা আপনি শুনবেন। ফলে বলছে আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর আরশ বললে পরে কি হয়, এরা আকারবাদী হয়ে যাবে, আল্লাহর আকার বললে আল্লাহর আকারবাদী হবে, আর আল্লাহ তাআলা আকার থেকে পবিত্র, এরা বলে, যারা বলে যাদের মনে জেগ আছে, তারা ওই সিফাতের আয়াতগুলোকে নিয়ে কি করে বিভিন্ন ফেতনা সৃষ্টি করে। ইবতিগা আতাউইলিহি ওয়াবতিগা আতাউইলিহি, আর তার ব্যাখ্যা নিয়ে নানা অপব্যাখ্যা করে। ওয়া ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, যার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং যাদের হৃদয়ে টেরামি আছে তারা বিভিন্ন রকম টেরা টেরা প্রশ্ন করে, হুজুর এই আপনার উজু ভেঙে গেলে যেখান মনে কোন হাওয়া বেরিয়ে গেল, তো হাওয়া যেখান থেকে বের হবে সেই জায়গাটা না ধুয়ে হাত পা মুখ ধোয়া হয় কেন? এখন দেন কি জবাব দেবেন? অবশ্য অনেকে যারা জবাব দেয় তারা দেয়, ডক্টর জাকির নায়েকের মতো লোক যারা আছে তারা চোখ বন্ধ করে বিভিন্ন রকমের জবাব দেয়। তো বলছে আচ্ছা, তোমার যদি অসুখ হয়, মনে করো তোমার মাথায় যদি ব্যথা হয়, ইঞ্জেকশন নিতে হয়, তো মাথাতে ইঞ্জেকশন দিতে হয় না কোথায় ইঞ্জেকশন দিতে হয়? মাথায় ব্যথা তো হাতে ইঞ্জেকশন দেয় কেন? তোমার পেটে ব্যথা হলে পেটে ইঞ্জেকশন না দিয়ে হাতে দেয় কেন? তো সেইরকমই এইভাবে বিভিন্ন রকমের কুট প্রশ্ন ক্রিটিসাইজ করে থাকে কিছু মানুষ, তাদের হৃদয়ে কি আছে? টেরামি আছে। তেমনি অন্তরের একটা ব্যাধি হল নিজের খেয়াল খুশির অনুসরণ করে যাওয়া। নিজের খেয়াল খুশি, আপনি আপনার মন যা চাইছে আপনি সেই কামনা বাসনা আপনি প্রয়োজন পূর্ণ করে যাচ্ছেন। আর তারই একটা হল অবৈধ প্রেম, অবৈধ প্রণয়, যার সঙ্গে ভালোবাসা করা জায়েজ, কেবল স্ত্রী, তাই না? বিয়ের আগে কোনোদিন প্রেম হতে পারে না। বৈধ প্রেম ততক্ষণ যতক্ষণ প্রেম গলার নিচে থাকে, গলার বাইরে যেমনি আসবে আপনার মুখে, আপনার চোখে, আপনার কলমে, আপনার হাতে যখনই আসবে, আপনার পায়ে যখনই আসবে, তখন সেই প্রেম কি হয়ে যাবে? অপবিত্র, নোংরা। সুতরাং বৈধ প্রেম তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন স্ত্রীর সাথে, কিন্তু যখনই আপনি স্ত্রী, বৈধ স্ত্রীর মতো আর কারোর সাথে আপনি প্রেম করতে চাইবেন, আপনার মন প্রবণতা সৃষ্টি করবে, ঝোঁক সৃষ্টি হবে, কারো ভালোবাসায় পড়বেন, তখন আপনার মনে একটা ব্যাধি সৃষ্টি হবে। এমন ব্যাধি যে আপনি বদনাম হয়ে যাবেন, মানুষের কাছে বদনাম হবেন, তখন আপনি ভয় করবেন না, মানুষ আপনাকে মারতে আসবে ভয় করবেন না, তখন আপনি বলবেন প্রেম কিয়া তোর ডারনা কিয়া, নিজেকে হিরো মনে করবেন, তাই না? নিজেকে হিরো মনে করে হিরোর মতো মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে বিয়ে করতে খুব খুশি, খুব আনন্দ বোধ করবেন। তার কারণ আপনার মনের ভিতরে কি সৃষ্টি হয়ে গেছে? অবৈধ প্রেমের রোগ তৈরি হয়ে গেছে, প্রেম রোগ। এই প্রেম রোগ অন্তরের একটা ব্যাধি, প্রেম রোগ হচ্ছে একটা পাগলামি। সুতরাং এই যে রোগ আছে, এই রোগও বড় কঠিন। আসলে এই রোগটা সৃষ্টি হয় কোথেকে জানেন? আপনারা শুনেছেন ভালোবাসা সৃষ্টি হয় ভালো লাগা থেকে। আর ভালো লাগাটা কোথেকে আসে? অনেক সময় অবশ্য কান দিয়েও আসে, কিন্তু অধিকাংশ কি দিয়ে আসে? চোখের মাধ্যমে। চোখ থেকে সৃষ্টি হয় ছোট্ট অঙ্গার, তারপরে সৃষ্টি হয় বিশাল অগ্নিকাণ্ড। এই চোখ থেকে সৃষ্টি হয়, চোখ যখনই আপনি কারো প্রতি দেবেন তখন তার ছবি আপনার মন ছবিতে পরিণত হবে, তখন আপনি তার সঙ্গে কথা বলতে চাইবেন, তার সঙ্গে হাসতে চাইবেন, তাকে কাছে পেতে চাইবেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে এই কথা বলে দিয়েছেন। এই জন্যই চোখটাকে সর্বপ্রথম কি করতে বলেছেন? সংযত করতে বলেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা যেন নিজেদের চক্ষুকে সংযত করে। আর অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে ওরকম বলে দাও তারাও যেন নিজেদের চক্ষু অবনত করে। এদেরকেও বলা হলো, ওদেরকেও বলা হলো, আর তার সাথে মুমিন নারীদেরকে বলা হলো তোমরা পর্দা করো। পর্দার বিধান দেওয়া হলো কেন? যাতে করে এই যে যাদের মনে ব্যাধি আছে, তাদের যাদের মনে ব্যাধি আছে তারা ব্যাধিগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ তাআলা কোরআনে এ কথা বলেছেন, কেন জানেন? যে এটা তাদের জন্য কি আজকা ও আতহার, তার মানে পবিত্র পরিচ্ছন্নতার জন্য এটা ভালো, যেন নিজেদের চক্ষু অবনত করে এবং শরমগাহের বা লজ্জাস্থানের বা গোপনাঙ্গের হেফাজত করে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা ঠিক পর্দার আয়াতে এই কথা বলেছেন, ওয়াইজা সাল তুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারায়ে হিজাব, যখন মহিলাদের কাছ থেকে কিছু চাইবে তখন পর্দার অন্তরাল থেকে চাও। এখান থেকে বুঝতে পারছেন যে চেহারা দেখানো জায়েজ নয়। যদি চেহারা দেখানো জায়েজ হতো তাহলে পর্দার অন্তরাল কি হতো? পর্দার অন্তরাল থেকে চাও মানে সামনাসামনি চেও না, পর্দার আড়াল থেকে কিছু চাও, দেওয়া নেওয়া কথাবার্তা দরকার হলে পর্দার আড়াল থেকে। কেন? যালিকুম আতহারুলি কুলুবিকুম ওয়া কুলুবিহিন, এটা হচ্ছে তোমাদের হৃদয় এবং মেয়েদের হৃদয়ের জন্য পরিচ্ছন্নতা, পবিত্রতা। তাহলে হৃদয়কে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হলে হৃদয়ে ব্যাধি সৃষ্টি হয় কোথায়? যেখান থেকে ব্যাধি সৃষ্টি হয় সেটাকেই আগে থেকে কি করো? দমন করো। না রহে বাঁশ না বাজে বাঁশরি। প্রথম থেকেই খবরদার, তুমি তার ছবি মনে আনবে না, ছবি মনে এলেই তো আপনার মন ছবি তৈরি হবে, আপনি তার ব্যাপারে কল্পনা করবেন, কামনা বাসনা ইত্যাদি ইত্যাদি। সুতরাং আগে থেকে সতর্ক হও, কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও, সামনে কেউ এসে গেলে চক্ষু অবনত করে নাও। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অকস্মাত আকস্মিক ভাবে কোন মহিলার প্রতি আমার নজর পড়ে যায় তাহলে আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসরিফ বাসারাক, তুমি তোমার নজর ফিরিয়ে নাও। ফাইন্নালাকাল উলা তোমার জন্য প্রথম নজরটা যে আচমকা পড়ে গেল সেটা তোমার জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবেন, কিন্তু দ্বিতীয়বার যখন তাকিয়ে দেখবে তখন আর মাফ করা হবে না। লা তুতবি নাযরাতান নাযরা, একবার দেখলে আর দ্বিতীয়বার তাকিয়ে দেখো না। এখান থেকে দেখেন, নজরকে কন্ট্রোল করলে অবৈধ প্রেম কন্ট্রোল হবে। এই জন্য দৃষ্টি আমাদের, এই দৃষ্টি থেকে শুরু হয় প্রেম বৃষ্টি, দৃষ্টি থেকে শুরু হয় প্রেমের বৃষ্টি, ভিতরে যায় তারপরে ভিজে যায় সমস্ত শরীর, তারপরে যা হয় তা হয়। সুতরাং এইখান থেকে দৃষ্টি, এখানে জাদুজনে সখা একই আঁকি ইশারায় লক্ষ বছরের মহাতাপ তপস্যা কোথায় উবিয়ে যায়। জানান কবিতা যে দৃষ্টি থেকেই আপনার এমন সমস্যা সৃষ্টি হয়, এটা হচ্ছে বড় রোগ। সূরা আহজাবে 53 নম্বর আয়াত আল্লাহ বলছেন, জালিকা জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়াকুলুবিহীন। যদি তোমরা পর্দাতে থাকো, পর্দার আড়ালে থাকো, পর্দার আড়াল থেকে কথাবার্তা ইত্যাদি প্রয়োজনীয় কাজ করো, তাহলে পরে তোমাদের অন্তরও পবিত্র থাকবে আর তাদেরও অন্তর পবিত্র থাকবে। সুতরাং তোমাদের মধ্যে ওই প্রেম রোগ আসবে না, যেটা হচ্ছে একটা আন্তরিক ব্যাধি। আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন হাসপাতালে বেশিরভাগ যুবক যুবতীদের কি হয়, অবাধ মেলামেশা অবশ্য কলেজে হয়, কলেজে তো কোনো ব্যাপারই নেই, এখন ইউরোপের মতো সবাই করতে চাচ্ছে এবং জোড়ায় জোড়ায় মানিক জোড়ে দেখেছেন টিফিনে বা কি বলে আপনার ফাঁকা সময়ে অবসর সময়ে তারা গাছের ছায়াতে এখানে ওখানে বসে গল্প করে। আর তারা তো প্রেমটাকে বৈধ বলেই দিয়েছে, প্রেম তো দূরের কথা, তারপরে আরো কিছু, এখন তো চুম্বন পর্যন্ত বৈধ হয়ে গেছে, বাকি তারা তো অনেক কিছু বৈধ করে নিয়েছে। তারা যেমন টেস্ট পরীক্ষা দেয় তেমনি টেস্ট পরীক্ষা নেয় তারা, তাদের কাছে অনেক কিছু বৈধ হয়ে গেছে, কিন্তু ইসলাম না, ইসলাম এগুলোকে বৈধ বলে না। ইসলাম বলে কি, যে এগুলোতে যে কলেজগুলোতে যে অবাধ মেলামেশা হচ্ছে এটা ইসলামে জায়েজ না, চাকরি স্থলে অবাধ মেলামেশা জায়েজ না, তেমনি হাসপাতালগুলোতে ডাক্তার নার্স কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার সাথে অবাধ মেলামেশা জায়েজ না। আমাদের সৌদি কে প্রশ্ন করা হয়েছিল এই নার্সদের ব্যাপারে, তখন তিনি বলেছিলেন যে এগুলো মুমাররিদাত নয় মুমরিদাত, অবশ্য বাংলাতে এটা হবে না, আরবিতে এটা হচ্ছে মুমরিদা আর মুমাররিদা, দুটো পার্থক্য। নার্সকে কি বলে আরবিতে? মুমাররিদা। তো উনি বলেছিলেন এগুলো মুমাররিদা নয় মুমরিদা, মুমরিদা মানে রোগ সৃষ্টিকারিণী আর মুমাররিদা মানে নার্স যে রোগীদের সেবা শুশ্রূষা করে। তাহলে কথা হলো কি, যে উনি বলতে চাচ্ছেন কি, যে এইগুলো হাসপাতালে এই মহিলাগুলো তারা মানুষের মনে কি সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। কিসের রোগ? আপনার কামনা বাসনা প্রেম রোগ সৃষ্টি করে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এটা একটা আন্তরিক ব্যাধি, হার্দিক ব্যাধি, সেটা হচ্ছে কি, অবৈধ প্রেম, অবৈধ প্রেম প্রণয়। তেমনি অনেক মানুষের, এটা আমি কোন এতে বলছিলাম, এটা হচ্ছে খেয়াল খুশির অনুসরণ করা, কামনা বাসনার অনুসরণ করা, নিজের প্রবৃত্তির কুপ্রবৃত্তির অনুসরণ করা, এটা একটা রোগ। তেমনি কুপ্রবৃত্তি একটা, গান শোনা, গানের নেশা, গান শোনে, আর গান ইসলামে হালাল না হারাম, বিশেষ করে যে গান যেগুলো অসার, যেগুলো অশ্লীল, সেগুলো হারাম। এখন যদি বলে ইসলামী গান আলাদা কথা, কিন্তু মহিলা কণ্ঠে জায়েজ না, তেমনি বাজনা সহ জায়েজ না। এখন আপনি শুনতে অভ্যেস হন, তাহলে গান হচ্ছে, গান শোনার একটা নেশা, আর গেনা রুকিয়াতুজ জিনা, গান হচ্ছে জিনার মন্ত্র, ব্যভিচারের মন্ত্র, অভিসারিকার ডাক। আর গান মানুষের মনে মোনাফিকি সৃষ্টি করে, যেমন পানি জমিনের বুকে ঘাস উদ্গত করে, মানুষের মনে গান মোনাফিকি উদ্গত করে, যেমন পানি জমিনের বুকে ঘাস উদ্গত করে। সুতরাং এ হল আপনার অন্তরে আন্তরিক ব্যাধি। তেমনি অন্তরের একটা বড় ব্যাধি হল মুনাফিকি। মুনাফিকি কথা বললাম না, মুনাফিকি। মুনাফিকি কাকে বলে? আপনার মুখে এক, আপনার বুকে এক, অন্য। তার মানে বুকে যেটা বিশ্বাস করেন সেটা মুখে করেন না, আর মুখে যেটা স্বীকার করছেন সেটা বুকে বিশ্বাস করেন না। আর এই শ্রেণীর মুনাফিকিদের মন যে নেফাক বা মুনাফিকি যে রোগ, সে কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের হৃদয়ে কি আছে? রোগ আছে, ব্যাধি আছে, আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করে। কাদের জন্য বলা হয়েছে? মুনাফিকদের জন্য। তেমনি মহিলাদেরকে বলা হয়েছে, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীর বিবিরা তোমরা সাধারণ কোন মহিলার মতো নও। তেমনি হে মুসলিম নারীরা তোমরা অন্যান্য নারীদের মতো নও, ইউরোপের নারীদের দেখে তোমরা যে অনুকরণ করতে চাচ্ছ তোমরা ইউরোপের নারীদের মতো নও, তোমরা হচ্ছে মুসলিম নারী। তাহলে হে নারীরা, হে মুসলিম নারীরা, তোমরা যেসে নারীর মতো নও। অতএব সবসময় খেয়াল রাখতে হবে যে যত উচ্চ পর্যায়ের মহিলা হবে তাদেরকে বলা হচ্ছে তোমরা যেসে মহিলা নাও। অতএব ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে মিঠা সুরে নম্র সুরে কথা বলো না। পুরুষের সঙ্গে কথা বলতে হয় মোবাইলে, টেলিফোনে বা সামনাসামনি কথা বলতে হলে কোন মহিলা যেন, মহিলার স্বর আমার নিজের, আপনার নিজের, আপনি বুঝতে পারছেন, বিভিন্ন স্বরে কথা বলা হয়, চড়া সুরে কথা বলা হয়, কর্কশ ভাষায় কথা বলা হয়। আপনি কি সবার সঙ্গে একরকম কথা বলতে পারবেন? আপনার বড় ছেলের সঙ্গে যেমন কথা বলেন, আপনার তিন চার পাঁচ বছরের ছেলের সঙ্গে সেরকম কথা বলেন? না না, তিন চার বছরের ছেলের সঙ্গে কত স্নেহ ভরা কথা বলেন। হ্যাঁ, আর বড় ছেলে যায় যে বড় হয়ে গেছে, এই নিয়ে রে এটা করে, কিন্তু ছোট বাবু এটা করো, কথার পার্থক্য আছে। তেমনি যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে, স্বামীর সঙ্গে কথা বললে আলাদা। অতএব যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে তখন যদি স্বামীর সঙ্গে কথা বলার মতো বলো, কিংবা মিঠা সুরে বলো, নরম সুরে বলো, সেই সুর এমন এক পুরুষের মনে টেপ হয়ে যাবে যে সেই সুর সে তার ভিতরে গিটার বাজাবে, তাই না? ফায়াতমা আল্লাযি ফি কলবিহি মারাদ, ফলে যার হৃদয়ে রোগ আছে সে তোমার ব্যাপারে লোভ প্রকাশ করবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, তোমরা স্বাভাবিক কথা বলো। তাহলে এমন কথা বলো না যাতে যাদের হৃদয়ে রোগ আছে, বিশেষ করে মুনাফিক টাইপের লোক, বা যাদের হৃদয়ে প্রেম রোগ আছে, যাদের হৃদয়ে নারী নেশা আছে, কিছু মানুষ আছে না নারী নেশা, নারী নেশা আছে, তাদের মনের ভিতরে কি সৃষ্টি করবে? লোভ সৃষ্টি করবে। সুতরাং সাবধান, সূরা আহজাবে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বুঝতে পাচ্ছেন, মুনাফিক এমন এক জাত, মুনাফিক এমন এক ব্যক্তি যার মুখে এক আর বুকে এক, মুখে মধু, হৃদে ছুরি। আপনার মুখে সে কোকিল আর বুকে সে বখিল, উপরে আহলান ও সাহলান আর ভিতরে এলে কি, ভিতরে কি এ কেন এল? আপনি একটা লোক আসছে, আহলান ও সাহলান, আসেন আসেন আসেন, কিন্তু মনের ভিতরে হয় এ কেন এল, এরকম হয় না? হয় না? আপনার কাছে আপনি দুটো বিস্কুট দিয়ে চা খাচ্ছেন, এমন সময় আমি এলাম, আসেন হুজুর, আসেন আসেন, চা খান চা খান। আপনার মন চাইছে না যে দুটো বিস্কুটের মধ্যে একটা বিস্কুট আমি হুজুরকে দেব, কিন্তু আপনি দিচ্ছেন, সৌজন্যের খাতিরে দিচ্ছেন, কিন্তু আপনার মনের ভেতরে কি আছে? হ্যাঁ, দেখছেন, এক প্রকার মুনাফিকি। উপরে সালাম আল কি, ভিতরে হারামজাদ কি, আছে না এমন? যতক্ষণ লায়ে থাকে ততক্ষণ মাঝিকে দাদা বলে, অতঃপর নদী পার হয়ে গেলে মাঝি হয় গাধা। তার মানে স্বার্থপর, যতক্ষণ স্বার্থের কাজ আছে তাকে সে কি করবে, প্রণাম করবে, সালাম করবে, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে খালাস, আর না। এক শ্রেণীর মানুষকে যদি প্রশ্ন করা হয়, গোদাবাড়ি ছানন দড়ি এখন তুমি কার, তাহলে সে উত্তরে বলবে, যখন যার কাছে থাকি তখন আমি তার। বুঝতে পারছেন? তার মানে এমন লোক আছে যে বরের ঘরে পিসি আর কনের ঘরে মাসি, দুই দলের মাদল, দুই মুখো শাক, এগুলো কারা কারা করতে পারে? মুনাফিকরা। মুনাফিক চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে, চোর হয়ে চুরি করে, পুলিশ হয়ে ধরে, সাপ হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। এ হচ্ছে মুনাফেক, যে দেশ গুণে সে আসলে সেই ব্যক্তি দেশ গুণে বেশ ধরে, যেখানে যেমন পরিবেশ পায় সেখানে তারা অনুকূল কথা বলে, নিশ্চয়ই তারা ভালো লোক নয়, স্বার্থের বালাই তরে কহিতে উচিত কথা কুণ্ঠিত যারা তারা সৎ লোক নহে। যেদিকে পেটের সেবা সেই দিকে বলে কথা, যে মত সুবিধা দেখে সেই মতো কহে। এগুলো হচ্ছে মুনাফিকের গুণ, এগুলো আপনারা জানবেন, সমাজে প্রচলিত এইসব প্রবাদগুলো আছে, এগুলো হচ্ছে মুনাফিকি। সাহাবি বলছেন যে আমরা আমিরের খেলাফে কথা বলে আমিরের সামনে গিয়ে অন্য কথা বলি, কি আমাদের রাসূল ইসলামের যুগে আমরা কি মনে করতাম? এগুলো মুনাফিকি। অনেক সময় হয় না, হয় না, পেছনে গালা দেয়, গালাগালি করে সামনে গেলে হ্যাঁ হুজুর, আর পেছনে গেলে হুজুরকে কি করে? গালাগালি করে। এ হচ্ছে মুনাফিক। সুতরাং এই শ্রেণীর মুনাফিকি হচ্ছে মানুষ, কোন কোন মানুষের এগুলো হয়, এগুলো অন্তরের ব্যাধি। মুনাফিকি হচ্ছে অন্তরের ব্যাধি। আর সব থেকে বড় মুনাফিকি হল যে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ মনের ভিতরে এটা বিশ্বাস রাখেন না। আপনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ আপনি মুহাম্মদকে রাসূল বলে বিশ্বাস করেন না। এই মুনাফিকদের রোগ ছিল, তারা এই রোগ বিভিন্ন জায়গাতে প্রকাশ করত, তাদের কথাবার্তায় বেরিয়ে যেত। যুদ্ধ করতে গেলেন তাবুক যুদ্ধে, মাশাআল্লাহ সহ যুদ্ধ করছে, হঠাৎ করে আলোচনা করছে কি, যে এদের মতো কাপুরুষ আমরা দেখি নাই, এরা পেটুক এবং কাপুরুষ, খেতে খুব পারে। যেমন হুজুরদের জন্য বদনাম আছে না, সবাই বলে হুজুররা খেতে খুব পারে, কাজের বেলাতে নেই, বলে না বলে না, এরা সেরকম আলোচনা করতে লাগলো। বাস এ কথা সাহাবি যিনি আসল প্রকৃত মোমেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন। উদ্দেশ্য কারা ছিল? রাসূল এবং সাহাবারা। তাদেরও সাহাবি হওয়ার কথা, কিন্তু অন্তর কি আছে? অন্তরে নিফাক আছে, তার জন্য তারা সাহাবি না। এই কথা তারা আলোচনা করল রাসূল এবং সাহাবিদের বিরুদ্ধে। সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছানোর আগেই আকাশবাণী হয়ে গেছে, খবর হয়ে গেছে, কোরআনের আয়াত অবতীর্ণ হল, ইয়াহজারুল মুনাফিকুন আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন। তারপরে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আর কি বলে ঠাট্টা মজাক ব্যঙ্গ করার জায়গা পাওনি। তারা তাকে জিজ্ঞেস করলো, ধরা হলো, তো তারা বলছে কি, একটু উপহাস চলে বলছিলাম, উপহাস করার জায়গা পাওনি, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে উপহাস। তো এরা হচ্ছে মুনাফিক, তারা সবসময় ওই মুনাফিকি। ওই যেমন সোনা মুনাফিকে সোনা মুনাফিকুনের যে আয়াতগুলো আছে শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন যে লাইর রাজানা ইলাল মাদিনাতে হুমুল লাযিনা ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতে লাইখরিজান্নাল আযজ মিনহাল আযাল। দেখছেন মুনাফিকরা মুসলমানদের থেকে মুমিনদের থেকে নিজেদেরকে বেশি সম্মানিত মনে করে, ওদেরকে নিকৃষ্ট ভাবে। মৌলবাদীরা, এই দেরেলরা, দাড়িওয়ালারা, এই যে মোল্লারা, এরা নিকৃষ্ট। মোল্লারা নিকৃষ্ট, আর যারা ইউরোপ থেকে পড়ে এসেছে, যারা ইংরেজি পড়তে পারে, যারা ভালো, হ্যাঁ তারা হচ্ছে শিক্ষিত, তারা হচ্ছে শিক্ষিত, তারা হচ্ছে মার্জিত, আর এরা হচ্ছে গুয়ার, এরা হচ্ছে মোল্লা, তাই না? এদের এরা ওদেরকে ছোট ভাবে। অথচ আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসলে ইজ্জত কার? ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা তা জানে না। মুনাফিকরা মনে করে কি, আমরাই বেশি সম্মানিত। এ কথা বলেছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, তার ছেলের নামও আব্দুল্লাহ, মুসলমান, তিনি হচ্ছেন পাকা মোমেন। কথা যখন কানে গেল মদিনার দরজায় দাঁড়িয়ে, মদিনার মেন পথে দাঁড়িয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে বাপের অপেক্ষা করতে লাগলেন এবং বললেন যে আমি তাকে মদিনায় ঢুকতে দেব না, ইয়া রাসূল আল্লাহ, যদি সে কাফের হয়ে গেছে, যদি সে হত্যাযোগ্য হয় তো কাউকে বলবেন না যে কেউ আমার বাপকে হত্যা করবে, যদি দরকার হয় আমাকে বলবেন, নিজের হাতে হত্যা করব, কারণ আমার বাপের হত্যাকারীকে আমার চোখের সামনে দেখতে পারব না। যখন বাপ এলো মদিনার দরজার কাছে, তখন বলছে সাহাবি বলছেন আব্দুল্লাহ বাপকে বলছেন যে তুমি মদিনায় ঢুকতে পারবে না যতক্ষণ না তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়েছো এবং তুমি স্বীকার করেছ যে তুমিই হচ্ছ নিকৃষ্ট এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সম্মানিত এবং তার সাহাবীরা হল তাই। সুতরাং মুনাফেকদের, মুনাফেকরা কথাবার্তায় কথা বলে দেয়, এমন এমন কথা বলবে দেখবেন আপনারা, আলেম ওলামা নিয়ে ইসলাম নিয়ে কথা বলছে, তারা কিন্তু মসজিদেও আসে, তারা মসজিদে এসেও এমন এমন কথা বেরিয়ে যায় তাদের মুখ থেকে, বোঝা যায় যে লোকটা হচ্ছে মুনাফেক। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে? উপায় নেই, আমাদের সমাজেই মিশে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবস্থা নেননি, নিতে পারেননি। এই জন্য মুশকিল হচ্ছে এখানেই যে ঘরের ঢেকি কুমির, তাই না? ঘরের ঢেকি যদি কুমির হয় তো মুশকিল না? আর সর্বনাশ হচ্ছে কি যে মুনাফেকদের দ্বারা ক্ষতি বেশি হয়, তাই না? ঘর পর চোরকে পার আছে, ঘর চোরকে পার নেই, ভারী কঠিন। এই জন্য মুনাফেকরা কাফের থেকেও নিকৃষ্ট, তাই না? এই জন্য তাদের শাস্তি জাহান্নামে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। যাই হোক, এই মুনাফিকের কথা আপনারা জানেন, এটা হচ্ছে বড় ব্যাধি, অন্তরের বড় ব্যাধি। তেমনি অন্তরের ব্যাধি আছে লোক দেখানি কাজ কারবার, আপনার মনের নেশা, যে কোনো কাজ করবেন লোক দেখিয়ে কাজ করবেন, তাই না? যে কোনো কাজ, নামাজ পড়ছেন লোক দেখিয়ে, রোজা হয়তো লোক দেখিয়ে, তারপরে হজ করছেন লোক দেখিয়ে, এগুলো তো গেল ইসলামের কাজ, আপনার সমস্ত আমল বরবাদ, তাই না? লোক দেখিয়ে করলে এমনও কাজ আছে যেগুলো সমাজে সেগুলো আপনার লোক দেখিয়ে করা হয়। যেমন ধরুন আমি কথা জন্য বলছি, অফিস আছে, অফিসে আপনি কাজ করেন না, মুদির এলে পরে তখন তাড়াতাড়ি মুদিরকে দেখানোর জন্য কাজ করা হয়, তাই না? বালাদিয়াতে কি বলে, সুপারভাইজার আছে, কাজ করেন না, সুপারভাইজার সামনে এলেই তখন তাড়াতাড়ি কাজটা করেন, কিসের জন্য? দেখানোর জন্য, যে আপনি কাজ করছেন দেখানোর জন্য। এরকম সবাই সব ব্যাপারই আছে, চাকরি স্থলে লোক দেখানি কাজ, দুনিয়াদারির কাজ আপনারা অনেক করে। যদি ভিতরে আন্তরিকতা না থাকে, কাজের উৎপাদন বৃদ্ধি পাবে? কোনোদিন না। আন্তরিকতা যদি না থাকে, মন দিয়ে যদি কাজটা না করেন, তো আপনার কোনো কাজই ভালো হবে না, না আপনার ঘর ভালো হবে, না আপনার চাষ ভালো হবে, না আপনার কি বলে প্রোডাকশন ভালো হবে। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার যদি মন দিয়ে রোগীটা না দেখে, তাহলে তার চিকিৎসা ভালো হবে? আপনি জানেন সরকারি হাসপাতালগুলো সব পড়ে রোগী পড়ে আছে, এক একটা বেডে বরং দুটো তিনটি করে রোগী থাকে, তাই না? তো এক এক সময়ে ডাক্তাররা দেখতে আসেন, হ্যাঁ কি হয়েছে, কি ব্যাপার, এইভাবে ওই কিছু করে চলে যাচ্ছে। তো একজন রোগীর সাথী, ওটাকে কি বলে, সঙ্গে যে থাকে, বলছে ডাক্তার বাবু আমার রোগীটা এই অবস্থা, একটু ভালো করে দেখুন, কান করে শুনছে না, চলে যাচ্ছে। সাথে যে নার্স, ওই যে মুমরেজা, সে নার্স বলছে ওনাকে দেখতে হবে না, উনি ভগবান, উনি বুঝতে পেরেছেন কি হয়েছে, ওষুধ লিখে দিয়েছিল, ওষুধ নিয়ে আসুন, ইঞ্জেকশন নিয়ে আসুন, ভালো হয়ে যাবে। কি বলছেন, ওনাকে দেখতে হবে না, উনি ভগবান, বুঝতে পারছেন? তার মানে মন দিচ্ছে না, ভালো করে রোগীটা দেখছে না, ডাক্তার মানুষ, ভালোভাবে দেখতে হবে, অন্তর দিয়ে দেখতে হবে, সেটা না করে আন্দাজে একটা ওষুধ লিখে দিল। আর এই এই এই জন্যই ভুল চিকিৎসা হয়, অনেক সময়ে ভুল চিকিৎসা হয়, ফলে রোগী মারা যায়, ফলে কত বিক্ষোভ হয়, হাসপাতালে ভাঙচুর হয়, তাই না? অথচ ডাক্তার যদি মন দিয়ে কাজটা করেন, যে কোনো চিকিৎসা তার, তিনি যদি আসলেই ডাক্তার হন, যদি হাতুড়ে ডাক্তার আলাদা কথা, সে আলাদা কথা, ভুল চিকিৎসা করবে, কিন্তু যিনি ডাক্তার তিনি যে মন দিয়ে চিকিৎসা করেন, তার চিকিৎসায় কি হবে, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে রোগ সেরে যাবে। কিন্তু মন দেয় না, মন না দেওয়ার ফলে বিভিন্ন রকম কাজ। আপনারা শুনেছেন আমেরিকায় এক বড় কোম্পানিতে একজন ভালো কাঠমিস্ত্রি কাজ করত, তো অনেকদিন হয়ে গেল, প্রায় রিটায়ার্ড হবে এবারে, আর কাজ করব না এরকম নিয়ত আছে, দরখাস্ত লিখে দিল যে এবারে আমি, আমাকে বিদায় দিতে হবে, এবং আমার যে হকুক পাওনা আছে, শেষকালে কি বলে ওটাকে, যে বোনাস টোনাস যেগুলো বলে আর কি, আমার ওগুলোকে দিয়ে দেওয়া হোক। তো ঠিক আছে, তুমি বাড়ি তৈরি করো, বাড়ি তৈরি করার কাজ, আপনারা জানেন ওখানে কাঠের বাড়ি বেশি, কাঠ এবং কাঁচ দিয়ে বেশি বাড়ি তৈরি হয়। তো বলো ঠিক আছে, কোথায় কাজ হচ্ছে, বলো ঠিক আছে অমুক জায়গায় বাড়িটা হয়ে যাক, তারপরে তোমাকে ছুটি দেব, তোমাকে মুক্তি দিয়ে দেবো। সে ব্যাচারি তাড়াহুড়ো করে বাড়িটা করলো, বাড়ি করার পর যখন চাবি দিল, তখন সে বলছে চাবিটা তুমি নাও, এই বাড়িটাই হচ্ছে তোমার জন্য। তখন খুব পস্তাচ্ছে, আমার জন্য যদি হলো, সেই বাড়ি তো ভালো করে করা হয়নি। তার মনে বলছে, যদি আমি আগে জানতাম যে বাড়িটা আমার হতো হবে, তাহলে আমি বাড়িটাকে নিজের মনের মতো করে আরো ভালো করে বানাতে। দেখছেন মনের কথা এখানে, তার মানে নিজের মন দিয়ে বানাইনি। কে নেবে কে বাস করবে দরকার নেই, এমনি বানিয়ে দিয়েছে, অন্তর দিয়ে করেনি। বলছেন আমার জানতাম যদি যে বাড়িটা আমার হবে, তাহলে আমি মন দিয়ে করতাম। তাহলে বোঝা গেল কি, কাজের ভিতরে এখলাস ছিল না, তার মনের ভিতরে আন্তরিকতা ছিল না, অন্তরের ভিতরে আন্তরিকতা ছিল না, যার ফলে সে বাড়িটা এইভাবেই বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল কি, যে বাড়িটা আপনার হোক কিংবা পরের হোক, বাস যেই করুক, আপনাকে যেভাবে বাড়িটা করতে হয় সবারই জন্য সমান করে আপনাকে বাড়িটা করতে হবে। আপনি হাদিসে আছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তোমাদের মধ্যে ততক্ষণ সে পূর্ণ মুমিন হতে পারবে না যে তার ভাইয়ের জন্য তাই ভালোবেসেছে যা নিজের জন্য ভালোবাসে। কোথায় আছে এরকম? যদি না থাকে তাহলে জানতে হবে অন্তরে আপনার ব্যাধি আছে। লোক দেখানি কাজ কোন সময়ে আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আর মানুষের কাছে ঠিক না, আর কাজের জন্য ঠিক না। মোট কথা এটা একটা ব্যাধি। তারপরে চলুন অন্য একটা ব্যাধির কথা বলি। কোনো কোনো বিষয়ে আপনার হৃদয়ে সবসময় নিরাশাবাদিতা, সবসময় নেগেটিভ মন। রোগ এল তো আল্লাহর প্রতি কু ধারণা, হ্যাঁ রোগে হয়তো আমি আমার অনেক পয়সা খরচ হবে, আমি মারা যাবো, আমার আর হয় ভালো নেই। যখনই আপনি জিজ্ঞেস করবেন, কোন সময় বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি, কি বলবেন যখনই আপনি জিজ্ঞেস করবেন? ভালো নেই। তার মানে মনে তার ধরে গেছে যে আমি সবসময় রোগা রোগাই থাকবো, ভালো আর হব না। কেমন চলছে ভাই? আর বলো না, খেয়ে দে, হ্যাঁ আমাদের অভাবই মিটে না ভাই। আপনারা শুনেছেন এই আশাবাদী নিরাশাবাদীর একটা গল্প, আপনারা ইতিহাস আপনারা শুনেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের দুই স্ত্রী। ইব্রাহিম আলাইহিসসালাম দেখা করতে এলেন, দিয়ে ইসমাইল তখন ছিলেন না, শিকারে গেছিলেন, তো জিজ্ঞেস করলেন তার স্ত্রীকে, তো তোমার স্বামী কোথায়? শিকারে গেছে, তোমরা কেমন আছো? আর বলেন না, এখানে খুব কষ্টে আছি, এই সেই ইত্যাদি। কি বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম? তোমার স্বামী এলে তাকে বলো সে যেন বাড়ির চৌকাট বদলে নেয়। আল্লাহ আকবার। তারপরে যা হবার তাই হলো, চৌকাট বদলে গেল। তারপরে আবার একদিন এলেন, তখন জিজ্ঞেস করলেন, হ্যাঁ কেমন আছো, তোমার কেমন আছো মা? ভালো ইত্যাদি। আলহামদুলিল্লাহ খুব ভালো, আমরা খুব এতে আছি, আরামে আছি, সুখে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে। তারপরে তাকে বলা হলো, তুমি তোমার স্বামীকে বলো যেন বাড়ির দরজার চৌকাট বহাল রাখে। বুঝতে পারছেন তো? অনেক সময়ে মানুষ তাকে জিজ্ঞেস করে, তার হাল অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, নিরাশাবাদী, সব সময় নেগেটিভ মন। আপনি এটা কেন করছেন না? না, আমাদের দ্বারাই ওসব কি হয়, আমরা পারব না, নেগেটিভ মন। আর অন্য একটা দিক আছে, সেটা হচ্ছে কি, কোন বিষয়কে নিয়ে আপনার অশুভ ধারণা করা, ওটা একটা দিক, এটাও একটা মনের নেগেটিভ দিক। আপনি সাইকেল নিয়ে বাইরে বেরুচ্ছেন, বাজারে কোনো কাজে যাচ্ছেন, হঠাৎ করে টায়ার বাস্ট হয়ে গেল, তখন আপনার মনে কি হয়? নেগেটিভ ধারণা হয়। আপনি সাইকেল যাচ্ছেন, রাস্তায় বের হয়েছেন, সামনে কোন মহিলা কালি হাঁড়ি নিয়ে পুকুরে ধুতে যাচ্ছে, হঠাৎ করে আপনার মনে কি হয়? হ্যাঁ, ডাইনোসরিয়াল বায়ে গেলে কি হয়, বিড়াল দেখলে কি হয়, এই নানা রকমের জিনিস দেখে মনের মধ্যে যে একটা অশুভ ধারণা জন্মে, এটাও একটা অন্তরের রোগ। এগুলো শিরিক না? এগুলো শিরিক। হঠাৎ করে আপনার চোখটা লাফাচ্ছে, হঠাৎ করে এই চোখ লাফাচ্ছে, আমার কোন নোকসান হবে, নেগেটিভ মন। পজিটিভ দিকটা অবশ্য ভালো, কিন্তু নেগেটিভ যেটা, কুধারণা করা, এটা কিন্তু ভালো নয়। বাড়িতে নতুন বউ এসেছে, এই মাত্র আজকে এসেছে বউ, হইচই চলছে বাড়িতে, হঠাৎ করে বাড়ির একটা ছোট বাচ্চা গরম ভাতের যে মার বলে না, সেই মারে হাত দিয়ে হাতটা পুড়ে গেছে। হঠাৎ করে শাশুড়ি বলছে, বউ আমার কুলক্ষণা, আজকে আসতেই আমার একটা ক্ষতি হয়ে গেল। কি হলো? নেগেটিভ ধারণা। কার দোষ হলো? বউয়ের দোষ হয়ে গেল। নতুন বউ, নতুন মানুষ, একদিন তো আমরা সবাই ছিলাম, কিছু হয়নি, কিন্তু নতুন একটা লোক এসেছে, খালাস, আপনি হয়তো বলবেন হুজুর হাদিসে তো আছে যে অশুভ ধারণা বলে কিছু নেই যদি থাকে তিনটে জিনিসে, কি কি বাদশা? না আপনার প্রশ্ন আলাদা। আচ্ছা যদি থাকে তিনটে জিনিসে, অশুভ ধারণা বলে কোনো কিছু নেই, কোনো কিছুতে অশুভ নেই, বরং যদি থাকে তাহলে তিনটে জিনিসে, কি কি? বাড়ি গাড়ি নারী। তাহলে এই তো বউ এলে তো, কিন্তু উদ্দেশ্য তা নয় যে আপনার বউ বাড়িতে এলে পরে আপনার কোনো ক্ষতি হবে, ব্যবসায় ক্ষতি হবে ইত্যাদি। না আপনার ক্ষতি হয়েছে অন্য কারণে, বউয়ের কারণে না। কিন্তু তাহলে হাদিসে বললো কেন যে বাড়ি নারী গাড়িতে অশুভ কিছু থাকতে পারে? সে অশুভর কথা আলাদা, আল্লাহ প্রথমেই বলেছেন অশুভ ধারণা বলে কিছুই নেই। কিন্তু মানুষ সাধারণত এই তিনটে জিনিসে কি ধারণা করে থাকে? অশুভ ধারণা করে থাকে। আর সেই অশুভ ধারণার মধ্যে অশুভ, তা সেই অশুভ জিনিসটা কি? সেটা হলো বউ। বউ ভালো নয়, নামাজি নয় বউ, পরেজগার নয়, বউয়ের লম্বা জীব, হ্যাঁ শাশুড়িকে লম্বা জীবে কথা বলে, কিংবা স্বামীকে মানে না, কিংবা ঘরের আয় উন্নতির ব্যাপারে কোন চোখ কান করে না, ইত্যাদি ইত্যাদি। এ হচ্ছে অশুভ বউ, কুলক্ষণা বউ। বউ আসতে সে তার স্বামীর সঙ্গে এমন ব্যবহার করছে যে সংসারের কাজে তার স্বামী মন দেয় না, ফলে সংসারের ক্ষতি হচ্ছে, এ অশুভ কুলক্ষণা বউ। বেশ ছেলেটা যাচ্ছিল চাকরিতে, সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বাড়ি আসছিল, যেমনি বিয়ে হলো আর যেতেই চায় না, বউয়ের কাজ ছাড়তেই চায় না। তাহলে কি হলো? বউটার জন্য, বউটা তো কিছু পাঠাতে পারে তাই না? তো এ হচ্ছে কুলক্ষণা বউ। তেমনি গাড়ি, গাড়ি আপনি কিনলেন, গাড়ি কিনতেই আছেন, পয়সা খরচ করতেই আছেন, এমনি বলে গাড়ি পোষা ছাগল আপনার বাড়িতে একে বলে ছেলে পোষা সমান, খরচ আছে। গাড়ি চালানো শুধু না, গাড়ি আছে দেখলেই হবে না, গাড়ির পিছনে কি আছে? খরচ আছে। তো এমন এমন গাড়ি আছে যে মাসালা চলছে চলছে, অত অসুখ সমস্যা নেই, কিন্তু কোনো কোনো গাড়ি আপনি যখন কিনবেন গাড়ির ভেতরে খবর আপনি জানেন না, আজ এটা কাল সেটা করে আপনার পয়সা ধ্বংস হচ্ছে, এই অশুভ। তেমনি বাড়ি, বাড়িতে কি অশুভ হতে পারে? আপনি এমন বাড়িতে এলেন, এমন একটা বাড়ি যেখানে হাওয়া ঢোকে না, এই জন্য বলে না এই বাড়িতে আমার রোগ লেগেই আছে। অনেকে মনে করে কি বাড়িটার দোষ, বাড়িটার দোষ না, বাড়িটার পরিবেশের দোষ হতে পারে। আপনি এমন ভাবে বাড়িটাকে রাখেন, আপনি জানেন এমন এমন বাড়ি আছে যে বাড়ি থেকে আপনার হাওয়াই ঢোকে না, হাওয়া মানে বের হয় না, আর আপনার সবসময় যে অক্সিজেন নানা রকমের গন্ধ, মানুষের কাছ থেকেই এই নাক দিয়ে গ্যাস বের হচ্ছে বা গন্ধ বের হচ্ছে, মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে, গা সমস্ত শরীর থেকে গন্ধ বের হয়, এবং পোশাক পায়খানা রাস্তা থেকেও আপনার অনেক, হ্যাঁ এই এই হাওয়াগুলো তো চেঞ্জ করতে হবে, আপনার ঘরে হাওয়াই ঢোকে না, এ হচ্ছে অশুভ। তেমনি বাড়ির বাইরে পারিপার্শ্বিক অবস্থা, আপনার প্রতিবেশী খারাপ, প্রতিবেশী এমন যে নোংরা আপনার রাস্তায় ফেলে দেয়, আপনার ঘরের ভিতরে দেয়, তা কিংবা পাড়া গ্রামে আপনার তার প্রতিবেশী ছাগল হাঁস মুরগি নিয়ে বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা ইত্যাদি ইত্যাদি, প্রতিবেশী কিংবা প্রতিবেশী পাপি কিংবা প্রতিবেশী ব্যভিচারী বা ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকমের যে ক্ষতি প্রতিবেশীর দ্বারাতে হয় সেটাই হচ্ছে অশুভ। এই জন্যই বলা হয়েছে যে অশুভ বলে কিছু নেই যদি থাকে তাহলে এই তিনটে জিনিসে। আর দুনিয়ার সুখ হয় তিনটে জিনিসে তাই না, বরং চারটে জিনিসে, দুনিয়ার সুখ চারটে জিনিসে, দুনিয়ার দুঃখ হচ্ছে চারটে জিনিসে, এইরকমই। এই জন্যই বলা হয়েছে সুখ আর দুঃখ চারটে জিনিসে, কি কি? নারী গাড়ি বাড়ি আর নারী গাড়ি বাড়ি আর কি প্রতিবেশী পড়শি, নারী গাড়ি বাড়ি আর প্রতিবেশী, চারটে জিনিস যদি আপনার আপনার ঠিক হয়ে গেল আপনার দুনিয়াতে সুখ আছে। নারী গাড়ি বাড়ি আছে কিন্তু প্রতিবেশী এমন যে আপনাকে পরেশান করে দিচ্ছে, একটার পর একটা অপবাদ দিচ্ছে, এই করে সে, তাহলে আপনার সুখ নেই। আর চারটে জিনিসের মধ্যে যদি একটা খারাপ থাকে আল্লাহ আপনাকে সুখে বাঁচতে দেবে না, আপনার বিরাট কষ্ট হবে। যাই হোক কথা হলো কি যে ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলছেন যে এই আয়াতের তাফসীর, আমিনান নাসে মা ইয়াবুদুল্লাহ আলা হারফ, মানে কিছু মানুষ আছে যে আল্লাহকে এক পেশে ভাবে স্বার্থের সাথে আল্লাহর ইবাদত করে। বলছেন যে কান আর রাজুলু ইয়াকদামু মিনাল ইয়াকদামুল মাদিনা, তারা মদিনাতে আসতো হিজরত করে, ফাইন ওয়ালাদাত ইমরাতুহু গোলামান ওয়া নুতিজাত খাইলুহু ক্বালা হাযা দীনুন সালেহ, মুসলমান নতুন মুসলমান হয়ে মদিনায় এসে যদি তার ছেলে জন্ম হতো, কারণ মেয়ে পছন্দ করত না ছেলে, আর এখনো তাই, ছেলে জন্ম হতো এবং তার ঘোড়ার বাচ্চা হতো বা ঘড়ির বাচ্চা হতো তাহলে বলতো আমরা যে নতুন দিন গ্রহণ করেছি না, এই দিন খুব ভালো দিন, দিন মানে ধর্ম। আর ওয়াইল্লাম তালে দিমরাতুহু ওয়ালাম তন্তজ খাইলুহু কালাহা যা দিন সু। আর যদি এর বিপরীত হতো যে মহিলার বাচ্চাই হয় না আর ঘোড়ারও বাচ্চা হয় না, তা বলতো কি এই যে নতুন দিন গ্রহণ করলাম এই জন্য মেয়েরও ছেলে হয় না আর আমার ঘোড়ারও বাচ্চা হয় না। দেখছেন, এই হচ্ছে অশুভ ধারণা, দিন গ্রহণ করলাম বলে। যেমন মুসা আলাইহিস সালামের কম, তাই মুসাকে নিয়ে এবং তার জাতিকে নিয়ে কি করত, অশুভ ধারণা করত। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না, এ হচ্ছে তায়রুকুম মাকুম, তোমাদের অশুভ তোমাদের কাছেই, ওদের কাছে নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জানান্তুম ফালা তাহাক্কাকু ওয়া ইজা হাসাদতুম ফালা তাবু ওয়া ইজা তাতায়্যারতুম ফামযু। যদি তোমাদের মনে কোনো অশুভ ধারণা জন্ম হয়, সৃষ্টি হয়, তাহলে সেটাকে মনের ভিতরে স্থান দিও না, বরং পার করে যাও, একদম পার করে যাও। অনেক কথা অনেক আছে, সুতরাং সময় আপনাদের লম্বা হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার আপনাদেরকে শোনাবো আরো অন্তরের রোগের কথা, আন্তরিক ব্যাধির কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের অন্তরের রোগ সংশোধন হয়, রোগ ভালো হয়। আর রোগগুলোকে চিনতে পারলেই না তার চিকিৎসা করাবো। রোগ চিনতে না পারলে প্রথমে রোগ চিকিৎসা করার আগে রোগ চিনতে হবে, জানতে হবে, তবে রোগের চিকিৎসা হবে। এই জন্য রোগগুলো আমরা আগে দেখব, তারপরে চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসার কথা ইনশাআল্লাহ শেষের দিকে বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।